فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم. অতঃপর তাদের মধ্যে দলগুলো পৃথক পৃথক পথ অবলম্বন করল, সুতরাং মহাদিবস আগমনকালে কাফিরদের জন্য ধ্বংস। اسمع بهم وابصر يوم ياتوننا لكن الظالمون اليوم في ضلال مبين. সেদিন তারা কি চমৎকার শুনবে ও দেখবে যেদিন তারা আমার কাছে আগমন করবে, কিন্তু আজ জালিমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে। وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون. আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে হুঁশিয়ার করে দিন যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে। এখন তারা গাফিলতিতে নিমজ্জিত আছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না। إِنَّا نَحْنُ نَرِثُ الْأَرْضَ وَمَنْ عَلَيْهَا وَإِلَيْنَا يُرْجَعُونَ. আমি চূড়ান্ত মালিকানার অধিকারী হব পৃথিবীর এবং তার উপর যারা আছে তাদের, এবং আমারই কাছে তারা প্রত্যাবর্তিত হবে। وَاذْكُرْ فِي الْكِتَابِ إِبْرَاهِيمَ إِنَّهُ كَانَ صِدِّيقًا نَبِيًّا. আপনি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করুন, নিশ্চয় সে ছিল সত্যবাদী নবী। إِذْ قَالَ لِأَبِيهِ يَا أَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَلَا يُغْنِي عَنكَ شَيْئًا. যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, যে শোনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না, তার ইবাদত কেন করো? أَبَتِ إِنِّي قَدْ جَاءَنِي مِنَ الْعِلْمِ مَا لَمْ يَأْتِكَ فَاتَّبِعْنِي أَهْدِكَ صِرَاطًا سَوِيًّا. হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا. يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا. هي আমার পিতা, শয়তানের ইবাদত করো না, নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করি দয়াময়ের একটি আজাব তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا. পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও, আমি অবশ্যই প্রস্তর আঘাতে তোমার প্রাণ নাশ করব। তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও। قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا. ইব্রাহিম বললেন, তোমার উপর শান্তি হোক, আমি আমার পালনকর্তার কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয় তিনি আমার প্রতি মেহেরবান। وَأَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ وَأَدْعُو رَبِّي عَسَىٰ أَلَّا أَكُونَ بِدُعَاءِ رَبِّي شَقِيًّا. আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদেরকে, আমি আমার পালনকর্তার ইবাদত করব, আশা করি আমার পালনকর্তার ইবাদত করে আমি বঞ্চিত হব না। فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ وَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا. وَوَهَبْنَا لَهُم مِّن رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّا. অতঃপর

وَيَزِيدُ اللَّهُ الَّذِينَ اهْتَدَوْا هُدًى وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِندَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ مَّرَدًّا جرى সৎপথে চলে আল্লাহ তাদের পথপ্রাপ্তি বৃদ্ধি করেন এবং স্থায়ী সৎকর্মসমূহ তোমার পালনকর্তার কাছে সওয়াবের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসেবেও শ্রেষ্ঠ أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا أبني كي تاكي لخو كورو چين جي آما نيدرشنا بولي تي بيشاش كارينا ايبون بولي آما كي ارثو شامپود و شانتان شانتو دي ابوشي دوا حابي اطلع الغيب ام اتخذ عند الرحمن عهدا كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا সে কি অদৃশ্য বিষয় জেনে ফেলেছে অথবা দয়াময় আল্লাহর নিকট থেকে কোনো প্রতিশ্রুতি প্রাপ্ত হয়েছে এ তো নয় ঠিক সে যা বলে আমি তা লিখে রাখব এবং তার শাস্তি দীর্ঘায়িত করতে থাকব ওয়ানারিতুহু মা ইয়াকুল ওয়া ইয়াতিনা ফারদা واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا সে যা বলে মৃত্যুর পর আমি তা নিয়ে নেব এবং সে আমার কাছে আসবে একাকী তারা আল্লাহ ব্যতীত অন্য ইলাহ গ্রহণ করেছে যাতে তারা তাদের জন্য সাহায্যকারী হয় কাল্লা সাকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম জিদ্দা কখনই নয় তারা তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিপক্ষে চলে যাবে আলম তারা আন্না আরসালনা الشياطين على الكافرين تؤزهم أزا فلا تعجل عليهم إنما نعد لهم عدا আপনি কি লক্ষ্য করেননি যে আমি কাফিরদের উপর শয়তানদেরকে ছেড়ে দিয়েছি তারা তাদেরকে বিশেষভাবে মন্দ কর্মে উৎসাহিত করে সুতরাং তাদের ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না আমি তো তাদের গণনা পূর্ণ করছি মাত্র ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা আর-রাহমানি ওয়াফদা ওয়া নাসূকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদা আর-রাহমানি আহদা সেদিন দয়াময়ের কাছে পরহেজগারদেরকে অতিথি রূপে সমবেত করব এবং অপরাধীদেরকে পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব যে দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে সে ব্যতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে না وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا তারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন নিশ্চয় তোমরা তো এক অদ্ভুত কাণ্ড করেছ হয়তো এর কারণেই এখনই নভোমণ্ডল ফেটে পড়বে পৃথিবী খণ্ড বিখণ্ড হবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হবে وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا এ কারণে যে তারা দয়াময় আল্লাহর জন্য সন্তান আহ্বান করে অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয় নভোমণ্ডল ও ভূমণ্ডলে কেউ নেই যে দয়াময় আল্লাহর কাছে দাস হয়ে উপস্থিত হবে না লাকাদ আহসাহুম ওয়াআদাহুম আদা ওয়া কুল্লুহুম আতীহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা তার কাছে তাদের পরিসংখ্যান রয়েছে এবং তিনি তাদেরকে গণনা করে রেখেছেন কিয়ামতের দিন তাদের সবাই তার কাছে একাকী অবস্থায় আসবে إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا